وما استراسا كسرا ولم يعلم به فقطي عند المشتري له ان يرده ويأخذ الثمن عند المهني فلا يجب بما بين قيمته سالكا الى غير سالك. وعلى هذا الخلاف اذا قتل بسبب وجد في يد البائع. সুরাতে মাসাল হইল, একজন একটা গোলাম কিনছে, আর এই গোলাম বাইরের কাছে থাকা অবস্থায় চুরি করছে, কিন্তু এটা মুস্তাই জানে না কিনার জন্য। এরপর মুস্তাই কবজা করার পরে আদালতের থেকে সমন আসছে, বিচার হয়েছে, হাত থেকে ইমাম মহিমা রহমতুল্লাহ মাসলা কইল যে হাত কাটা গোলাম সে রদ করে দিতে পারবে এবং যে পুরা সামান এটা ফেরত নিয়ে নিতে পারবে। আর সাহেবানি বলে যে না, হাত কাটা গোলাম এবং সহি গোলাম এই দুইটা দামের মধ্যে ডিফারেন্সটা কি এটা ব্যাপার। মনে করেন যে বাজারে হাত এখানে আসলে হাসান করতে হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি আসলো, আর সাহেবাইন কিয়াস করছেন আয়ের মশলা, এস্তেহকাকের মশলার উপরে কিয়াস করছেন ইমাম আগেও এস্তেহকাকের মশলা গেছে। এই এস্তেহকাকের মশলা বলা হয়েছে যদি কোন মুস্তাহেক বাইর হয় তাহলে মুস্তাহেকের যে অংশ ওইটা মুস্তাহেকে নিয়ে নিবে আর বাকিটা বাইকে রেখে দিতে হবে ফিরত দেওয়ার অধিকার নেই। এটা হলো এস্তেহকাকের মশলা আগে ধরে যে মুস্তাহি বাইরের কাছে কোনো একটা জিনিস কিনছে, কিন্তু গত পরশু দিনের কালকে সমুখে বলছি মুস্তাহি বাইরের কাছ থেকে কোনো একটা জিনিস কিনছে, কেনার পরে এখন একজন টাকা পয়সা লেনদেন হওয়ার পরে মুস্তাহির কাছে রুগি আসার পরে এমন জিনিস যাতে ভাগ করা যায়, তো মুস্তাহির কাছে দাওয়া করে বসছে যে এইটার তো দেখ আমার মুস্তাহিকে মুস্তাহেকের যে কারণ এটা হেজন কিনছে কিনা কি পারে আরেক আরেকজনের মালিকানা জিনিস কিনবো কেন, সুতরাং এইটা মুস্তাহেক মালিক হয়ে যায়। এই জায়গার মধ্যে বিক্রি করার কোনো ক্ষমতা নেই, সে বিক্রি করছে তার মুস্তাহেকে তার জিনিস নিয়ে গেছে, এখানে মুস্তাহি কিছু করার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মুস্তাহেকের মাসালার উপরে কি করছেন তার অর্থ হলো যে এই যে গোলাম যে বাইরে বেচছে মুস্তাহির কাছে বললাম তা বাই মুস্তারি কাছে যে বেচছে আর চুরি করছিল বাইর কাছে আগে তাহলে হ্যাঁ এক হাত এক হাত কাটা এক হাত কাটা আগে থেকে ওয়াজিব হয়ে গেছে, এক হাত কাটা আগে থেকে কি হয়ে গেছে তার মানে কি হাত কাটার যে মূল্য এটা আগে থেকে ওয়াজিব হয়ে গেছে। হ্যাঁ আর যখন আগে থেকে ওয়াজিব হয়ে গেছে তাহলে এখন হ্যাঁ যে বিক্রি করতে যেতেছে যে কাটটা বিক্রি করতেছে ওইটার উপরে কিয়াস করতে হবে, আগে মাসালা যেটা করলাম ওইটার উপরে কিয়াস করতে হবে যে এখন এই যে হাত কাটাটা তো বাইরের কাছে ওয়াজি হয়ে আসে তাহলে হাত কাটাটা গুয়া কি একজন মুস্তাহেক বাইরে এটার অর্ধেকটা যেমন দাম করে রয়ে যেত না, হাত কাটাটা এটা শরীরতে দাম হাত কাটা এটা বিচারকের দাবি, হাত কাটাটা এটা দেশের দাবি আইন, হাত কাটার তো দেশে হোক বা শরীয়তে হোক তাহলে শরীয়তে তো এটা মানে তো শরীয়ত তাহলে এটা বাইরে যে মুস্তারি কাছে দিচ্ছে এটা কাজ নিয়ে শরীয়তে জিনিস হয়েছে এটা ভমতাত্ব শরীর, তাহলে বুয়াকে শরীয়ত এটা মুস্তাহেক, এই হাতের মুস্তাহেক শরীয়ত। তাহলে ধর না মুস্তাহেকে তার হক নিয়ে গেলে বাকিটা মুস্তাহিক রাখতে হবে, এই জায়গার মধ্যে বাকিটা মুস্তাহিক রাখতে হবে, রাইখা বাকি ওই যে কিমতের যে কথাটা বুঝে আসছে, সূক্ষ্ম একটা মেডিটেশন আছে। আর সাহেবেন এটা নির্মমভাবে গরম চলে গেলে আর সাহেবেন বলেন যে এটা আয়ের চলছে, বাইরে যখন এই মুভিটা বেচছি তখন তার হাতে থাকা অবস্থায় এটা আয়ারদার ছিল, হাতে থাকা অবস্থায় এটা কি আছিল আয়ারদার ছিল, যদিও এটা প্রকাশ পায় নাই, প্রকাশটা পাইছে মুস্তারির হাতে আসে। তাহলে যে কোনো জিনিস তো কেনার সময় তো আর আয়াতটা ধরা পড়ে না, যে কোনো জিনিস কেনার সময় তো আয়াত ধরা পড়ে না, কেয়ারে আয়াতটা তো কিন নেয়া কব্জা করার পরে তারপরে এটা আমাদের দুষ্ট ছিল। এখন এই বেলায় এখন এই দুষ্টা আসছি, তাহলে দুষ্ট পাইলে আয়াতের কারণে এটা কী করি, আয়াতের কারণে মুভি ফিরত দিতে হয়, মুভি ফিরত দেওয়া হয় মুখ তার ধরে গেছে, কারণ তার হাতে থাকা অবস্থায় রুজুবি নোকসান কেমনে করবে, রুজুবি নোকসান করবে বাজারের মধ্যে মূল্য ই করবে, মূল্য কেড়ে দেখবে যে সহি সালেন গোলাম যে দামে এক হাজার টাকা আর হাত কালে গোলাম আসবে চুরি করার বিষয়। এরপরে وقال يرجع بما بين قيمته سارقا الى غيره له ان يرده امام ابو حنيفه رحمه الله عليه مسلك ايه هيك حتى لو فرض دي কি করবে বিরোধী কম বেশি সারেকার গাড়ির সারেকের মূল্যের মধ্যে যে মূল্যের যে তারতম্য সেটা সে নিয়ে ওয়ারা হাজার খিলা ইজা কুতিলা বিশ্বব্যাপী বুঝি দেখি এদিন পায় ঠিক একই মাসলা যদি বায়ের কাছে কতলে আমাদ করছে গোলামে এখানে মুস্তারি এটা জানাই নাই মুস্তারি কিনে নিছে মুস্তারি কাছে আসার করিল বিচারিয়া আর ইমাম অবহানি করমতুল্লাহের মশলা গুলো যদি বের হয় তাহলে বাকিরে ফেরতদার ভিতরে ইয়া থাকবে না এখতিয়ার থাকবে না বাকিটা ফেরত দেওয়ার মধ্যে এখতিয়ার থাকবে না সামনে আসুক এখন হয়তো সব কাতা ছিল অথবা সব ইয়া ছিল আর এটা খানা ফাজলে আব্দুল মানে এই স্বভাবের কারণে তার হাত কথা বা কেসার যাতে একটা হবে কিন্তু হইলেও বায়ের কাছে থাকা অবস্থায় এদের মালিয়াতের মধ্যে একটা না একটা মালিয়ত্ব আছে কোনো না কোনো মালিয়ত্ব আছে যেটা কত রয়ে যাবে এটার মাল আছে মালিয়ত্ব আছে দান হতে দিয়েছে যে যে এগুলামটা দুই মাস পরে ফাঁসি হবে দুই মাস পর্যন্ত একজন একটা কাজের মাঝে ব্যবহার করতে যে 100 টাকাও তো দাম হতে পারে যে আচ্ছা ঠিক আছে দুই মাস আমি 100 টাকায় ব্যবহার করবো মূল্য থেকে তো মুক্ত না মূল্য ছাড়া তো না 100 টাকা ওইটার দাম তাহলে এটা এটার মূল্য থেকে কি না ওয়ান্নাহু লা ইনা ফিল মালি এই স্বভাবে কথা স্বভাব কথা এগুলি বা গোলামের মালিয়াতের মন গিয়া গুণাত খানা সাজা লাগবে ধনীদের মধ্যে মালিয়াত আসছে তাই কি হবে ভাই জানি কি রাখি নাম তাই কিন্তু আয়ের দাঁত আর আয়ের দাঁত আগেও আমি যে কোনো জিনিস যদি কিনে এটা তো বইলা দেয় না ভাইয়ের তো এটা বইলা দেয় না যে আমার এই জিনিসের মধ্যে আয়ের দাঁত অধিকাংশ ক্ষেত্রে ইল্লা মাশাআল্লাহ আমার ঠগায় তুই লাভ করবার চাইতেছিস মুস্তাক যখন কোন জিনিস কিনে নিয়ে আয়ত করে, তাহলে যদি রুজু করে আবু কি রুজু করে আবু তার তাহলে রুজু আর যদি মুভি দিয়া দেওয়া সম্ভব হয় তাহলে মুভি দিয়ে দিন। এই জায়গার মধ্যে হাতটা কেটে ফেলানোর কারণে এটা মুভি ফেরত দেওয়া তার এই কারণে রুজুবি নোকসান করবে। এখানে কি করবে লাইনা ফিল মানিয়া পানা ফাজাল আকুসি লাকিনহু মুতাআইয়াব ফায়ালিউ বিল নোকসান এলে মুতাআইয়াব হওয়ার কারণে আয়াতাল হওয়ার কারণে সে রুজুবি নোকসান কোন এক ব্যক্তি কিনছে একটা গোলাম, গোলাম কিনিয়া বান্ধি দিচ্ছে, বেচার সময় মুস্তারি বাইর করে দিচ্ছে, এটা একদম মানে কিছু হয় না একদম, এটা নিয়ে যান বাচ্চা বেড়া দিয়ে গেছে, পেলে বাচ্চা উচ্চা তবে নেই না পেলে বাচ্চা উচ্চা নেই, এরপরে মুস্তারি কিনে দিচ্ছে, কিনে নেওয়ার পরে বাচ্চা এবং এই বাচ্চার গর্ভপাত হওয়ার সময় বান্দি মরে গেছে। এখন বান্দি মরে যাওয়ার কারণে এই জায়গা যে হামেলা গাইরে হামেলার মধ্যে যে মূল্য যেটি পায় বাজারের মধ্যে একটা গোলাম আছে, হামেলা যেটা এটা দাম গাইরে হামেলা যেটা এটার দাম 1000। উল্টাটা হয় গরু গরুর ক্ষেত্রে কিন্তু উল্টাটা হয়, আমরা বান্দি তো আমরা বেশি না কিনিও না আমরা জানিও না এটা বেচা যায় কি না, এটা হামেলা গরু বাজারে দুধলা গরু বাসি সহ কিন্তু জানবা যেটা একদম এই দেয়া দিব কাম গ্যারান্ট বসে দেয়া নি বুঝেন, গরু গর্ভবতী হওয়ার পরে যে প্রসব করে এটা রে আনে আমাদের দেশে দেয়া নি বেআইনি কথা এলা জানাই হোক আরেকদিকে রাত্রি বাসার মধ্যে দিবি কইতেছিলাম যে গরু যেটা এটা কিন্তু বাচ্চা ফেলে থাকে দাম বেশি, আর যেটা বাচ্চা ছাড়া থাকে অর্ধেক বা একটা যে তিন দেখে যাই হোক এখন বিক্রি করছে একটা বাচ্চা আছে এইটা আছে তারপরে এইটার বাইরে থেকে হাঁস মুরগির মতন খালি চাষ করতে থাকবো আর গোলাম মারা থাকবো, তাহলে এবার কাছে আবার এটার দাম বেশি। আর এটাই মানুষের মাস যে যদি কেউ হামেলাটাকে গায়ে হামেলা করে বেশি বেসার পর তারপরে মামলার কাছে যাওয়ার পর মুস্তারির কাছে যাওয়ার পর দেখা গেল হামেলা এবং হামলের কারণে মরে যাওয়া হয়েছে। তাহলে এই জায়গার থেকে ওই বাবা মুস্তারি ভাইয়ের কাছ থেকে কি কি পাই ওই জায়গার মধ্যে হামেল এবং গাইলে হামেল গোলামের মধ্যে যে মূল্যের ডিফারেন্স সেই ডিফারেন্স তাই পাইবে। অর্থাৎ 800 আর 1000 যদি হয়ে থাকে গাইলে হামেল 1000 হামেল 800 তাইলে মুস্তারি ভাই সাহেবের কাছ থেকে 200 টাকা কিনে এটাই মানসবে মাছ। আর সাহেব বলতেছে যে আপনি যখন ওই মশালার মধ্যে এলে বুঝলেন হামেল এবং গাইলে হামেলের ক্ষেত্রে যে এইটার মতো তো এইটা মানে এইটা বুঝাইতে গেল এই মশালার কাছে গেল এখানে সাহেব এলে বলতেছে যে আয় উইডাও একটাই এইটাও একটাই এইটাও উল্লেখ করে দিই বার বল না করছে তারপরে না করার পরে পাওয়া গেছে এইটা উল্লেখ করে তাহলে এইটার মধ্যে এই একই অবস্থা হবে যেটা কথা বুঝে আসছে ওয়াসারা কামা ইজাস্তারা জারিয়াতান হামিলা কিসিনে খরিদা যান বান্দি হামিলা ইজাস্তারা জারিয়াতান হামিলা ফামাতাত ফি ইয়াদিহি বিল বালালা ফা ইন্নাহু কামা ইজাস্তারা জারিয়াতান হামিলা ফামাতাত ফি ইয়াদিহি বিল বালালা বাচ্চা জন্ম গ্রহণ করার কারণে فإنه يدعو بفضل ما بين قيمة حاملا إلى غير حامل تو رجو كوريغا بفضل ما بين بفضل ما بين قيمة حاملا إلى غير حامل غير حامل كي قيمة تدرجان جو فرق هي اسكو إذا اشترى جارية حاملا فماتت في يده بالبلاغة فإنه يدعو حامل شرطه جب إكينا نكين মানে হ্যাঁ শর্ত হিসেবে ওইটাই আমি যেটা শুরুতে বেসালা করছি হামেলা ভাই সাহেবে কইছে যে আমি হামেলা বেসতাছি এইভাবে না কিনছে সে মুস্তারির কাছ থেকে মায়ের কাছ থেকে কিনছে সে গায়রে হাত পরে গিয়া দেখা যা হয়ে গেছে যা হামেলা নাকি কি কিনছিল গায়রে হামেল না তার কাছে আইসিয়া দেখা এটা কি হামেল ফামাতা ক্রিয়া দিয়ে মুস্তারির হাতে বাচ্চা জন্মগ্রহণ করার কারণে কি সবাব আর উজুব কি আছে পাতায়া বা কতর ওয়াইডে হওয়ার সবাবটা এটা ভাইয়ের নিয়ন্ত্রণে জন ছিল তখনই এটা হয়ে গেল ওয়াল উজুব ইউজিলাল উজুব আর উজুব যেটা এটা বর্তমানে বর্তমান পর্যন্ত নিয়ে আসে না ওই সময় হাসি হয় না কিন্তু হাসি উজুব যেটা আগে হয়েছে এটা বর্তমান বর্তমানে যে কালটা হচ্ছে ওইটার কারণে তো তাহলে বর্তমান পর্যন্ত ওই উজুবটা এটা এই পর্যন্ত নিয়ে আসে ফায়াকুনুল বুজুদ মুজাফান ইলা সবাবি সার সুতরাং এখন বর্তমানে মুস্তাদি হাতে যে ঘটনাটা ঘটতেছে যে সবাবের সাবেকের দিকে এজাবত করা হবে ওই কারণে হচ্ছে তাহলে সবাবের সাবেক যদি হয় তাহলে মুস্তাহেক আগে থেকে ভাষাটা মুস্তাহেক মাইনাস তো লিখে দিচ্ছে মুস্তাহেক আগে থেকে তো হ্যাঁ নারী আছে সবভাগই পাওয়া আছে না বাইশারে যখন দেখছে তখন এটা সবভাগই যে এটার মধ্যে একটা নারী কারে এখন মুস্তারি কিনছে কিনা পরে বিচারের কারণে এখন ফলাফল হয়ে যেতেছে মুস্তাহেক সুতরাং এটা জন বেচছে তখন এটা তার মাল ছিল না মাঝখানে কোন একটা গোলাম কজ করছে, কজ করার পর গাছের হাতে আসার পরে এদের বিচার হয়েছে। মালিকের কাছে থাকার অবস্থা, মালিকের কাছে যখন ছিল তখন তার একটা আয় ছিল, সেই আয়ের কারণে গাছের কাছে কি করে পুতিয়া বা আদার রদ না উল্টা রয়েছে, অর্থাৎ সেই মাকসুবকে গাছে রদ করে সে যে অন্যায় করছিল সেই অন্যায়ের কারণে এখন তার পতন পতে আর এগুলি এই সুরতের মাঝে হইল যে মালিকের কাছে যাওয়ার পর এরপরে বিচার করছে, বিচারে হাত কাটা গেছে, বিচারে হত্যা করে, তাহলে এই জায়গার মধ্যে মাকসুদ মিনহু গাছের কাছ থেকে জামানি সুতরাং যখন হাত কেটে দেবে তখন রুজু বিনু সন করবে টাকা, আর যদি কতল হয়ে গেল তাহলে কতল হয়ে গেলে তাহলে ওই দেওয়ার পরে মাকসুদ মিনহুর কাছে বিচারে গাছের এই শাস্তি গুলি হয়, তখন ওই জায়গার মধ্যে হ্যাঁ গাছে কি কি করতে হয় আপনারাও একমত পোষণ করেন যে এটা জামান ঢুকে গাছে তার কাছে থাকা অবস্থায় মাকসুদ দিন হাত কাটা আর এহানে আসছে সাহেব হামেলে এবং গাইলে হামেলের দ্বারা দৃষ্টান্ত নজির পেশ করেছে যে হামেল এবং গাইরে হামেলের মধ্যে যদি এরকম ইয়া হয় তার যদি ইয়া মারা যায় তাহলে এই ডিফারেন্সের যে মূল্যটা আছে এটা নুকসান রুজুবি নুকসান করতে এখানে যে এই মশালাটা ইমাম সাহেবের দিকে নিষ্পত করতেছে এই নিষ্পত করা তো নিঃসে ওনারা জায়েজের কথা বলতেছেন, তাহলে জায়েজ করি না, তাহলে নিষেধ।